একটা গল্প যখন আপনি শুনেন, গল্পের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? শুরু, অর্ধখান না শেষ? শেষ অংশ। সেই যেরকম ভাবে মোমিনদের জীবনের বিভিন্ন স্তর থাকে, আল্লাহ বলেছেন যে শুভ পরিণতি এবং শেষ ফল আল্লাহ তারা মোমিনদের দান করবে, এটা মোমিনদের জন্য বিরাট আনন্দের বিষয়। তবে মাঝখানে শুরুতে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে, এটা আমি আগ্রহ করেছি। স্বর্ণ যদি কোন মেয়ে লোকের গলার হার হতে চায়, আগুনে পোড়া খেতে হয়, লোহার বালি খেতে হয়, এরপরে তার পক্ষে সম্ভব সুন্দরী নারীর গলার হার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা 274 নম্বর আয়াতে, আমি হাসিবু তুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে? ফলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তাদের উপরে পৌঁছেছিল কঠিন বিপদ, কঠিন দুর্দশা এবং শত্রুদের এত বড় আক্রমণ যে হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল-লাযীনা আমানু মা'আহু মাতা আনসুল্লাহ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ, যার কারণে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা আনসুল্লাহ, আল্লাহ সাহায্য আর কবে আসবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, যারা আল্লাহ সাহায্য খুবই নিকট। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 16 নম্বর আয়াতে বলছেন আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছ তোমাদের কেমনি ছেড়ে দেওয়া হবে? আলাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আর আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো কারা করলো না, এমনি ভাবে কারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে নাই, এটা পরীক্ষা না করে আল্লাহ তোমাদের কেমনি ইচ্ছে দিবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াতাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিয়া, কারা আল্লাহ আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই, এটা আল্লাহ পরীক্ষা না করে তোমাদের কেমনি ইচ্ছে দিবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে নবী রাসূলদের সমস্ত কাহিনীগুলো জানাচ্ছি, কি জন্য? ভয় পাওয়ার জন্য না, যুগে মুমিনরা কষ্ট করেছেন এটা তোমাদেরকে ভয় পাওয়ার জন্য না, বরং এটা এই জন্য মা সুবিহি হুদের 120 নম্বর আয়াত আল্লাহ বলছেন এর মাধ্যমে আমি আপনার মনকে স্থির করে দিই অটল রাখার জন্য। আগের যুগে যারা নবী ছিলেন রাসূল ছিলেন তারাও কষ্ট করেছেন, আমাদের উপরে কষ্ট আসবে, আমরা যদি অটল থাকি তাদেরকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন আমাদের জন্য সে বিজয় বহুদায়, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন। আমার আলোচনায় এটা প্রায় এসে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মুখস্থ করা শুরু করলো ওই নাজিল হতে লাগলো, আর এটা নিশ্চিত যে গুরুত্বপূর্ণ খবর যদি শিক্ষক ছাত্রদেরকে দেয় আর বলে যে পড়াটা কালকে তোমাকে শোনাতে হবে, ছাত্র কি করে? শিক্ষকের সঙ্গে মুখ নাড়াচাড়া করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করে,

যদি মসজিদে আল্লাহর কোরআনের কথা বললে মসজিদ ছেড়ে একেবারে বসিরা রোড থেকে আরো দূরে আরাফাতের ময়দানের মতো একটা খোলা মরুভূমি আসতে হয়, এই জাতীয় মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই, আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আদেশের জন্য বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ইমান আনে না তবে ইমান আনে শিরিক যুক্ত অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ বলেই দিয়েছেন বেশিরভাগ লোকেরা ইমান আনে ঠিকই কিন্তু ওদের ইমান শিরিক যুক্ত, এই যে ইমানটা আর শিরিক যুক্ত ইমান আল্লাহ কবুল করবেন না। তাহলে এখন শিরিক মুক্ত ইমানদার কয়জন আপনি দাবাস করেন? রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক, কোন না কোনো ভাবে জড়িত আছি। যারা ধর্মকর্মে এত বিশ্বাসী না এরা আবার রাষ্ট্রীয় শিরিকে জড়িত আছে। রাষ্ট্রীয় শিরিক গুলো কি কি আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে, জনগণ সমস্ত ক্ষমতার মালিক মনে করা, এরকম ভাবে নিজেদেরকে আইন প্রণেতা বিশ্বাস করা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করা, সেই আইন মানতে জনগণকে বাধ্য করা, এগুলো সবগুলো শিরিক। এগুলো কি? কেমন শিরিক? এর মানে হচ্ছে আল্লাহর আইন যখন কোন ব্যক্তি বাতিল করে নিজে আইন তৈরি করছে সে আল্লাহর আসনে বসে গেছে, কারণ আইন তৈরি করার ক্ষমতা কার? এখন যখন সে আল্লাহর আইনকে বাতিল করে নিজে আইন তৈরি করছে তার মানে সে নিজেই কি? এরপরে এটা পরিষ্কার, আজকে যদি এই বাংলাদেশি মনে করেন যেখানে মানুষ দাবি করে শতকরা 80-90% মুসলমান, আপনি চোরের হাত কাটেন, কোরআনে আইনটা আছে কিনা আপনি কাটলে টিকতে পারবেন? তাহলে বুঝা গেল এই কোরআনের আইন যেখানে দাবি করছে 90% মুসলমান, এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশে থাকার কোনো সুযোগ নেই। তাহলে কিসের মুসলমান, কয়জন মুসলমান? এই জন্য মনে রাখতে হবে ইমানটাকে মজবুত রাখবেন। আল্লাহ সাহায্য কেন করেন না? আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য বান্দা আমরা কিনা সেটাও আমাদের বুঝতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এই শিরিক যুক্ত মুমিন হলে আল্লাহ সাহায্য করবেন না, এইরকম মুমিনদেরকে আল্লাহ তারা জান্নাত দিবেন না, বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তাআলা নিশ্চয় তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আপনি বলবেন যে আমরা তো শিরিক করলো নামাজ তো পড়ি, শেয়ারের ব্যবসা যারা করেন তাদের এখন কাজে লাগবে, যদিও শেয়ার ব্যবসা যায় নেই এখন বুঝাবার জন্য কাজে লাগবে। একটা কোম্পানির শেয়ার একজনে কিনলে 100, আর একজনে 10টা, আর একজনে 1টা, আর একজনে 1000, আর একজনে 1,00,000, সকলই শেয়ার হোল্ডার কিনা? শেয়ার হোল্ডার হওয়ার জন্য, অংশীদার হওয়ার জন্য ভাগ সমান হওয়া জরুরি না, ভাগ সমান হওয়া ঠিক এরকম ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করার ক্ষেত্রেও, আল্লাহর সঙ্গে শিরিক করার ক্ষেত্রেও আল্লাহর পরিবর্তে অন্যকে আল্লাহর সমান বানানো কোনো জরুরি না, বরং 90% আল্লাহর হুকুম মানে, 10% মাত্র আল্লাহর হুকুম বাদ দেয়। এই 10% ক্ষেত্রে তার আল্লাহকে মানুষ, এই 10% ক্ষেত্রে না, 90% সে আল্লাহকে, 99% আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, একটা অংশ শুধু আল্লাহকে মানে না, আল্লাহর কোন একটা আইনকে সে অস্বীকার করেছে, একটা আইনকে সে বলেছে এই যদি অচল, তাহলে সে কি মুসলমান থাকবে? সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। এই জন্য মনে রাখতে হবে তিরমিজির একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, আদি ইবনে হাতেম, হাতেম তাই নাম আপনারা শুনেছেন, হাতেম তাই আরবের যে একজন বড় বাদান্য এবং দানশীল লোক ছিলেন, ওনার ছেলে হল আদি। ইসলামের বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে সে পালিয়ে গেছিল, পরে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর কাছে যখন আসলো তখনও তার গলায় কুরুশ ঝুলতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুনতে পেলেন কোরআন আয়াত পড়ছেন। ইত্তাখাযু আহবারাহুম আরহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, ওরা মানে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে, ধর্মীয় এবং রাজনৈতিক লিডারদেরকে, আহবার মানে হচ্ছে রাজনৈতিক লিডার শাসক গোষ্ঠী, রুহবান হচ্ছে ধর্মীয় পীর যাদব গোষ্ঠী, এদেরকে ওরা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম তো বাপের বেটা, সাহসী মানুষ, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহি আমার এখানে আপত্তি আছে। কোরআনের আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের পুরোহিতদেরকে, শাসক এবং যাজকদেরকে রব বানিয়েছে। আমি নিজে তো একজন খ্রিস্টান আর ইহুদি ধর্ম সম্পর্কে আমার পড়াশোনা আছে, আমরা কোনদিন আমাদের ধর্মীয় আলেমদেরকে আর যাজকদেরকে রব বানাই নাই। তার মানে হচ্ছে কোরআনের এই বাণী সহি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আদি, আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাদের এই শাসক গোষ্ঠী যে এই জিনিসগুলো হালাল ঘোষণা করে তোমরা এগুলো হালাল মানো কিনা? যেমন আল্লাহ বলেছেন মদ হারাম, তোমার শাসক গোষ্ঠী বলল মদের লাইসেন্স থাকে হালাল, অবৈধ না মানি তো হালাল। ঢাকায় অনেকগুলো মদের বার আছে না লাইসেন্স করা, তো এগুলো পুলিশ ধরে না কেন? এগুলো বৈধ। পুলিশ ধরে কোনগুলো? যেগুলো লাইসেন্স করা নাই। আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করে দিল এবং মানুষগুলো হালাল হিসেবে মেনে নিচ্ছে। এরকম ভাবে সুদ ইসলামে হালাল না হারাম? এখন সরকার বলল যে লাইসেন্স থাকলে বৈধ হালাল। আমি এটা বলি যে বাংলাদেশের যতগুলো ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সবগুলো সুদের কারবার করে ইসলাম ব্যাংক গুলো। কারণ হচ্ছে এই, আমি এটা প্রায় বলি, সাগরে যদি ভাটা লাগে খালে জোয়ার যায় নাকি? বাংলাদেশ ব্যাংক যেখানে সুদে, সেই বাংলাদেশ ব্যাংকের অধীনে থেকে এরপরে আপনি ইসলামী ব্যাংক কায়েম করলেন, কি মজার ইসলাম! কিছুদিন পরে হয়তো মদের দোকানেও সাইনবোর্ড লাগবে এটা ইসলামী মদ। এরকম ভাবে দাবিতে বলা আছে কেয়ামতের আগে অনেক সময় মদ পান করবে, নাম দেবে ভিন্ন। এখনই দেখবেন মদ যারা খায় কত নাম দিয়ে, তাদের নাম মুখস্ত করে কুল পাবেন না। এরকম সুদের কারবার করে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা সুদ খাবে না ওদের গায়ে সুদের ধুলাবালু লাগবেও লাগবে। এই জন্য দেখা যায় অন্য কোন জায়গায় ইসলামী কারবার নেই, আদালতে আপনি ইসলামী আদালত কায়েম করুন আগে, সেখানে নেই, বরং দেখা যায় সুবিধা আছে যেখানে সেখানে ইসলামী ব্যাংক হয়ে গেছে। যাই হোক, আমি আলোচনা ওই বিষয় করছি না। আজকে আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এবং শেষ পরিণতি মুমিনদেরকে দিবেন, কিন্তু সেই মুমিন তো হতে হবে। মুমিন আমরা দাবি করলাম, আল্লাহর হুকুম মানলাম না, বা কিছু মানলাম কিছু মানলাম না। এই জন্য বলছিলাম এরকম কিছু যারা মানে কিছু মানে না, তারা কয় আল্লাহ মানে? মস্তি আল্লাহর হুকুম মানে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, এরপরে জীবনের অন্য অংশে কি আল্লাহর হুকুম মানে না, তাদের আল্লাহ কয়জন? মস্তিদে যে আল্লাহর হুকুম মানল সে আল্লাহ একজন হলেন, আর বাইরের জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের আইন মানল বাইরের জীবনে তাদের আল্লাহ ওই লোকগুলো, তাহলে কয়জন আল্লাহ হলো? এবারে পড়ানোর আয়াত নেন, আল্লাহ কি বলছে শোনেন। وقال الله لا تتخذوا إلهين اثنين, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, এই কথা কেন বলা দরকার ছিল? আল্লাহর নিজের অবস্থানটা তুলে ধরেছেন, এটা সাধারণ কথা না। وقال الله لا تتخذوا إلهين اثنين, আল্লাহ বলছেন যে তোমরা দুই ইলাহ বানাবে না। তোমরা দুই ইলাহ, দুই ইলাহ কেমনে বানাই? ওই আদি ইবনে হাতেমের প্রশ্ন উত্তর আল্লাহর রাসূলই বলেছেন যে তোমাদের শাসকরা যেটা হালাল করে দেয় ওটা তোমরা হালাল মানো কিনা? তা তো মানি,

আমি বলি যে মানুষ তারা সমস্ত মাখলুক মুসলিম, এটা কেমন কথা? অত্যন্ত মাথা লাগা হুজুররা, কারণ এটা মিথ্যা কথা। পরে যখন কোরআন থেকে দলিল দেই তখন মাথা ঘুরে আগে তো জানতাম না এটা। কোরআনে পরিষ্কার আছে, আল্লাহ বলছেন মানুষেরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর দেওয়া আইন কানুন বাদ দিয়ে অন্য বিধান তৈরি করছে, অথচ আল্লাহু আসলামা। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহু আসলামা, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। আসলামা মানে কি? ইসলাম গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? মান ইসলামা ওয়াল আরদে, যা কিছু আছে আসমান এবং জমিনে, তওয়ান ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলেই লাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা, তারা সকলে মুসলিম হয়ে গেছে। কোন সূরা আয়াত? আলে ইমরান কত নম্বর? 83 নম্বর আয়াত। এরপরে আমি বলি শুধু মুসলিম হয়ে গেছে তা না, ওরা আল্লাহ তাসবিহ করে। তাসবিহ করে কার? মানুষেরা তো পীরের তাসবিহ করে, পীরের মোরাকাবা করে। অন্য সব মাখলুক সম্পর্কে আল্লাহ বলছেন, অন্য মাখলুক কোন নেতানের পীর তাসবিহ করে না, কোন পীরের তাসবিহ করে না, তারা সবই তাসবিহ করে কার? কোরআন কারিমের সূরা বনি ইসরাইলের 44 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরার? বনি ইসরাইলের 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তুসাব্বিহু লাহু, আল্লাহর তাসবিহ করে কে করে? মান ফিস সামা লাহু সামাওয়াতু সাব'উ, সাত আসমান আল্লাহ উল্লেখ করেছেন, সামাওয়াতু ওয়া সাব'উ, সাত আসমান, ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আমান ফীহিন্না, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে। আপনি বলবেন যদি আমরা তো বুঝি না, আল্লাহ তাআলা আপনার এই মনের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তোমরা শুনো পাখি আওয়াজ করে কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। তুমি ভোর রাত আওয়াজ শুনে মুরগের কুকুরাতুর, আসলে সে বলছে সুব্বুহন কুদ্দুসুন। আজকে আমি সিলেট থেকে ভোর রাতে আসতে লাগলাম, ফজর পড়েছি আমরা কোথায় যেন নারায়ণগঞ্জে মাধবজি, যে মসজিদে নামাজ পড়লাম, নামাজের পরে মসজিদের সামনে একটা গাছ, পাখিদের কিচির মিচির করতে লাগবে। আমার সঙ্গে ছাত্ররা ছিল, আমি গাছটা লাড়া দিলাম, কারণ খুবই মজা লাগছিল আমার এই আয়াতের সঙ্গে মিলাচ্ছিলাম। এই পাখির আওয়াজগুলো ভোর রাতে, এটা আমি শুনি কিচির মিচির, মূলত ওরা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির করে কার? আল্লাহ তারা বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাসবিহ করে কার? এরপরে ওরা খালি তাসবিহ করে, সেজদাও করে কার? মানুষেরা খাজা বাবার চিন্তা করে, গানা বাবার চিন্তা করে, পীর বাবার চিন্তা করে, মাজার বাবার চিন্তা করে, শাসকদের পাশেরা গোলামি করে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন অন্য কোন মাখলুক এই কারবার করে না, অন্য সমস্ত মাখলুক সেজদা করে কার জন্য? কোরআন পড়ুন, সূরা হজ 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল-কামারু ওয়ান-নুজুমু ওয়াল-জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান-নাস। আল্লাহ বলছেন তোমরা কি লক্ষ্য করছো না আন্নাল্লাহ ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করে। ইয়াসজুদু মানে কি? কে সিজদা করে? মান ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমান সমূহে, ওয়া মান ফিল আরদি, যা কিছু আছে জমিন সমূহে, জমিনে, অশ্যাংস এবং সূর্য, অল কামর এবং চন্দ্র, অন্ধুম এবং তারকারাদি গ্রহ নক্ষত্র, অল জীবাল, জীবাল মানে কি? পাহাড় পর্বত, জামাল মানে এক বচনে পাহাড়, বহু বচনে জীবাল, পাহাড় পর্বত সব, অসাজারু গাছগাছালি সব, গাছগাছালি সাজার মানে কি? অদ্দাবু, এবং জমিনে যত রকমের বিতরণশীল জীব আছে